بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আমি একে নাজিল করেছি শবে কদরে। শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? শবে কদর হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার-রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।